চারিয়ে কেন তারে ধরি বারে করিপন অকারণ মায়া বন বিহারি নিজ মনে দূরে আমি শুধু বসরের অসুরে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল।